রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে তুই বিলিয়ে দেশন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রহে ইল্লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে ইল্লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী, যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী, সেই গরিব ইয়াতিম মিসকিনে দে যা কিছু মুফিদ, সেই গরিব ইয়াতিম মিসকিনে দে যা কিছু মুফিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। এলো খুশির ঈদ, এলো এলো খুশির ঈদ, এলো খুশির ঈদ। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।